الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. إدرسي قبر العذاب شمبركي কিছুটা আলোচনা হবে। সূরে গাফিলের 46 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুবুন ওয়া আশিয়্যা। জাহান্নামের কাছে তাদেরকে পেশ করা হয় সকালে এবং বিকালে। ফিরাউন এবং তার জাতি গোষ্ঠীকে, তার অনুসারীদেরকে সকাল সন্ধ্যা জাহান্নামে পেশ করা হয়। ওয়াইয়াউমা তাকুমুস সাআ আদখিলু আল ফিরআউন আশাদ্দ আল আযাব। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফিরআউন এবং তার দলবলকে প্রবেশ করাও আশাদ্দ আল আযাব, সবচেয়ে সর্বাধিক কঠিন শাস্তিতে। তাই পৃথিবীতে বা বর্তমানে যে আযাব হচ্ছে এটা হলো কবরের আযাব। সকাল সন্ধ্যা তাদেরকে পেশ করা হয় আগুনে। আন-নার ইউরাদুনা আলাইহা, উলামায়ে কিরাম এই আয়াত থেকে বলেছেন কবরের আযাব সত্য, আমাদের সকলের বিষয় আছে। কবরের আযাব আছে কিনা? আছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে কবর আযাব সঠিক, তাদের কাছে এ দলিলই বেশি স্পষ্ট। কারণ রব্বুল আলামিন বলেছেন, ফিরাউন এবং তার সঙ্গবঙ্গকে প্রত্যেক দিন সকাল বিকাল আগুনের সামনে পেশ করা হয়, আর এ মানেই হচ্ছে কবর আযাব। আল্লাহ আমাদের মাফ করুন। সহিহ বুখারি এবং মুসলিমের এই হাদিসটি, মা'আইশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একজন ইহুদি নারী তার কাছে আসলো, এসে কবরের আযাবের কথা আলোচনা করলো। আর মা আয়েশাকে বললো, আযাকিল্লাহু মিন আযাবিল কবর, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে বাঁচান। ইহুদি তারা তাদের কিতাবে পেয়েছে কবরের আযাব আছে। ইহুদি নারী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কবরের আযাব এর কথা আলোচনা করলো আর বললো, আল্লাহ যেন আপনাকে কবর আযাব থেকে বাঁচান। তখন فسألت عائشة رسول الله صلى الله عليه وسلم عن عذاب القبر، عائشة رضي الله عنها قال الرسول صلى الله عليه وسلم কে কবর আযাব সম্পর্কে প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন। তার মানে ওই মহিলা, ইহুদি মহিলার কথা শুনে তিনি জানতে পারলেন যে কবর আযাব আছে। এবারে সত্য না মিথ্যা এই যাচাইয়ের পর যাচাই করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম আযাবুল কবর, হ্যাঁ কবরের আযাব আছে। আল্লাহু আকবার। قالت عائشة رضي الله عنها فما رأيت رسول الله صلى الله عليه وسلم بعد صلى صلاة إلا تعوذ من عذاب القبر. ما عائشة বলেন, এরপর থেকে আমি যখনই দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত করেছেন, তখনই তিনি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় পেয়ে প্রার্থনা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস কবরের আযাব রয়েছে। প্রসিদ্ধ একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি, সহিহ বুখারী এবং মুসলিমের। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, মর্রা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন فقال انهما ليعذبان وما يعذبان من كبير ثم قال بلى. نبي كريم صلى الله عليه وسلم দুটি খবর দিয়ে যাচ্ছিলেন খবরের কাছ দিয়ে, তখন বললেন এই দুই খবরবাসীর আলাপ হচ্ছে, আল্লাহ আমাদের মাফ করুন, দুই খবরবাসীর আলাপ হচ্ছে। বলছেন ওরা কিন্তু ভারী কিছুর কারণে ওদের শাস্তি হচ্ছে না, উমা ইয়াযবানি মিন কাবীর, বড় কিছুর কারণে, ভারী কিছুর কারণে ওদের আদাব হচ্ছে না। মানে তারা যদি ইচ্ছে করতো তাহলে ওই দুই যে কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এ থেকে তারা বাঁচতে পারত। পরে বললেন সুম্মা কাল বালা, তারপর বললেন হ্যাঁ তাদের কাছে ভারী নয় কিন্তু আল্লাহর কাছে ভারী, আল্লাহ আমাদের মাফ করুন। বললেন আমাদের সকলকে খেয়াল রাখতে হবে, আম্মা আকাদুহুমা فكان يسعى بالنميمه, এই দুইজনের একজন নমিমা চুগলি করে করে বেড়াতো, অন্য লফজে আছে فكان يمشي بالنميمه, দুইজনের একজন চুগলি করত। আর আপনারা বুঝেন তো চুগলি কাকে বলে, একজনের কথা আরেকজনের কাছে নেয়া আর ওর কাছে আবার কথা আবার আপনার কাছে পৌঁছানো, তাড়াতাড়ি করা যেন দুইজনের মধ্যে বিবাদ আর জোড়া বিবাদের সৃষ্টি হয়, আস্তাগফিরুল্লাহ আলী, এরকম করে কিনা দুইজনের মধ্যে জোড়া লাগিয়ে হাতালি দে, দেখেছ কি করলাম, কিন্তু ভয় করা উচিত, খৌফ করা উচিত আল্লাহকে, এটা কিন্তু ভালো কাজ নয়, এটা হচ্ছে খারাপ কাজ, তুমি চুগলি করেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুইজনের একজনের শাস্তি হচ্ছে চুগলি করার কারণে। আমরা কি চুগলি করবো, করবো না, চুগলি থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। একজন চুগলি করত, অন্য রিওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না, খবরদার চুগলি করবেন না, যদি কারো মধ্যে এ দোষ থাকে এ থেকে বিরত হওয়ার চেষ্টা করি, তওবা করি, যদি তওবা করি আল্লাহ মাফ করবে। এই গেল একজনের আযাব হচ্ছে কবর আযাব, একটি কাজের কারণে ওইটা কোনটা চুগল করি। আর আরেকজনের কবর আযাব হচ্ছে ওয়া আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিউ মিন বাউলিহি, আরেকজনের কবর আযাব হচ্ছে সে তার নিজের পেশাব থেকে বাঁচত না। অনেকে আছে এরকম করে পেশাব খারাপ যাবে, পেশাব করবে হয়তো দাঁড়িয়ে পেশাব করে আনাই বসেই করুক, যা মারা চলে আসে করে কিনা, মুসলমান এরকম করার জায়েজ না, মুসলমান তুমি পবিত্রতা হাসিল করবে। এই দুইজনের একজনের কবর আযাব হচ্ছে কেন, যেহেতু সে পেশাব থেকে বাঁচত না, পানি নিত না, নইলে ঢিলা নিত না, পেশাব থেকে নিজেকে রক্ষা করত না, এজন্য তার শাস্তি হচ্ছে। আচ্ছা এ দুটি হাদিস এবং আয়াত দ্বারা কি প্রমাণিত হচ্ছে কবর আযাব আছে, আছে কিনা, এ কারণেই সহি মুসলিমের রিওয়ায়াত আছে, দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দয়াশীল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাদের একজন যখন তাশাহুদ পাঠ করবে অর্থাৎ শেষ তাশাহুদ, তখন যে সালাতে আর কি সালাতের শেষ বৈঠকে তাশাহুদের জন্য বসবে, তখন যেন সে আল্লাহর কাছে চারটি জিনিস থেকে আশ্রয় চায়, সে যেন বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে কবর আযাব থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে জীবন মরণের ফিতনা থেকে আশ্রয় চাই, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। দেখেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এই চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইবে আর কবর আযাব থেকে আশ্রয় চাইবে আর কি থেকে, জীবন মরণের ফিতনা মুসিবত বালা মুসিবত বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আর আরেকটা দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো আমার ভাইয়া, এর দ্বারা আমরা বুঝতে পারলাম কবর আযাব আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন শেষ মিনিটকে আমরা তাহিয়াত দুরুদ পড়ার পরে যেন আল্লাহর কাছে এই চারটি জিনিস থেকে আশ্রয় চাই। আর এই চার জিনিসের মধ্যে একটা কি? কবর আযাব। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবর আযাব থেকে নাজাত দিও। আমিন। এমন কাজ যেন আমাদের থেকে না হয় যার কারণে আমাদেরকে কবর আযাব এর শিকার হতে হয়। ইয়া আল্লাহ তুমি আমাদের হেফাজত কর। আমিন। اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।